গেছে ধুলো পুড়ে গেছে ঘুম, এমনই হাওয়া দিল বেমালুম, বুঝি পড়ে গেছি প্রেমে আজকে তো। বুকের ঘড়ি ছোটে তোর দিকে, ছোড়া ইশারা ওঠে তোর দিকে, জানি পড়ে গেছি প্রেমে আজকে তো। কি খেয়াল কি খুশি ভুলে যা, যদি বলিস তো পাঠায়, ছুঁয়ে দিলে ছায়া যেন কেমন হয়ে যায়, পাগল পাগল বিষের নেশা